أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي إذا زلزلت الأرض زلزالها پرثيبي جاكون آپون كمپن پروبول بھابه پروكمپت ہوئبه وأخرجت الأرض أثقالها ابن پرثيبي جاكون تهار بھار باہر کریا دیبه وقال الإنسان ما لها ابن مانوش بولبه ইহার কি হইল? সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে, কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখানো যায়। কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে, এবং কেহ অনুপরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে।